Bismillahirrahmanirrahim. La uqsimu bihadzal balad wa anta hillun bihadzal balad. Porom korunaময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আমি এই নগরী শপথ করি এবং এই নগরীতে আপনার উপর কোনো প্রতিবন্ধকতা নেই। ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد شفت جنوكير وجا جنم دعي নিশ্চয়ই আমি মানুষকে শ্রমনির্ভর রূপে সৃষ্টি করেছি। সে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান হবে না? সে বলে, আমি প্রচুর ধন সম্পদ ব্যয় করেছি। সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন وهديناه النجدين فلقتحم العقبة আমি কি তাকে দেইনি চক্ষু দয় জিহ্বা ও ওষ্ঠ দয়? বস্তুত আমি তাকে দুটি পথ প্রদর্শন করেছি, অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি। وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ فَكُّ رَقَبَةٍ أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أبني جانين شي غانتي كي داهو چه দাস মুক্তি অথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান, এতিম আত্মীয়কে অথবা ধুলি ধূসরিত মিসকিনকে অতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ইমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার। والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة তারাই সৌভাগ্যশালী, আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা, তারা অগ্নি পরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।